إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমানে এমন একটি কঠিন মুহূর্তে অবস্থান করছি, যখন একদিকে বিশ্বের ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ সবগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য, অপরদিকে মুসলিমদের ভিতরে থেকে মুসলিম নাম ধারণ করে এমন একদল লোক ইসলামের ক্ষতি করছে, যেই লোকগুলো মানুষের সামনে আলেম হিসেবে পরিচিত, কোরআন এবং হাদিসের কথা দিয়ে মানুষকে অপব্যাখ্যা করে বিভ্রান্ত করছে। আপনারা জানেন, একদিকে ইসলামের তাহজিব তামাদ্দুন সবগুলোকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির অনুষ্ঠান, মুসলিম জাতির সংস্কৃতি এসবগুলোকে মেলান করার জন্য বিকল্প তৈরি করা হচ্ছে, ঈদের উৎসবকে ধ্বংস করার জন্য নতুন করে ইহুদি খ্রিস্টানরা যেটা এই জাতির উপরে চাপিয়ে দিয়েছে তা হচ্ছে পহেলা বৈশাখের পান্তা ভাত খাওয়া। আপনারা জানেন, ঈদের সালাতের সময় হচ্ছে ফজরের পরে, সূর্যোদয়ের পরে, ঈদের দিনে ঈদুল ফিতরের খাওয়া দাওয়া রয়েছে, মুসলিম জাতির এই ঈদ অনুষ্ঠানকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির ঈদের ঐতিহ্যকে মেলান করার জন্য এদেশে হিন্দুদের কালচার আমদানি করা হয়েছে পহেলা বৈশাখের পান্তা ভাত। নারী পুরুষ একাত্র হয়ে যুবতী সুন্দরী মেয়েদের হাতে পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ খাওয়া নাকি বাঙালির ঐতিহ্য। কয়জন বাঙালি পান্তা ভাত খায়? যারা এই দিন পান্তা ভাত খায়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন তাদের ঘরে প্রতিদিন পান্তা ভাতের ব্যবস্থা থাকে কিনা। বাঙালি ঐতিহ্যের নামে মূলত ইসলামের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এক গভীর চক্রান্ত শুরু হয়েছে। আপনারা জানেন, এ জাতির ছোট ছোট নাবালক শিশুরা প্রতিদিন ফজরের পরে আগে কোরআন পড়তো, মক্তবে চলে যেত, যাতে করে কোরআন শিখতে না পারে। এজন্য হাজার হাজার এনজিও এদেশে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, ঠিক মক্তবের সময়ে তারা বিভিন্ন স্কুল চালু করে দিয়েছে। এমনি ভাবে মুসলিম জাতির অন্তর থেকে ঈমানের মূল উৎসকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলো কি না থাকলো এ নিয়ে আল্লাহর কিছু আসে যায় না। মদের দোকানের সাইনবোর্ডে বিসমিল্লাহ থাকলো কি না থাকলো এ দিয়ে কিছু আসে যায় না। কিন্তু কেন হঠাৎ করে কাকে খুশি করার জন্য কাদের পরামর্শে এই সংবিধানে আগেও বিসমিল্লাহ ছিল, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ছিল, এই সরকার আর একবার ক্ষমতায় এসেছিল তখনও ছিল, তখন এই নিয়ে কোনো আলোচনা করে নাই। বিএনপি ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, এমনকি বর্তমান যারা সরকারে আছে তারাও ছিল, এই পর্যন্ত কেউ সংবিধানের থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা শব্দটি বাতিল করার জন্য আন্দোলন করেনি। কেন হঠাৎ করে এটা তুলতে হলো, কাদের পরামর্শে, কাদের খুশি করার জন্য, সেটা জাতির সামনে স্পষ্ট হয়েছে নাস্তিক মুরতাদের শাহবাগের সম্মেলন দিয়ে। ভাইয়েরা আমার, আপনারা বুঝতেই পারছেন এমনি ভাবে মুসলিম জাতির প্রত্যেকটা ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিকল্প এক একটা দাঁড় করানো হচ্ছে। ওলামায়ে কেরামদের সচেতন হতে হবে, হকের পক্ষে কথা বলতে হবে। এজন্য আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ওলামায়ে কেরামদের দায়িত্ব কর্তব্য। আমার এই বক্তব্যের মাধ্যমে ওলামায়ে কেরামদেরকে নসিহা দিব, হকের কথা বলতে গিয়ে সত্যকে গোপন করবেন না। ইতিমধ্যে দেখা গেছে মিডিয়ার সামনে গিয়ে ওলামায়ে কেরাম যেভাবে থতমত খাচ্ছেন, মনে হচ্ছেন যেন শাহরিয়ার কবিরের সামনেও এরা কোরআন হাদিসের ব্যাপারে দুর্বল। একটা স্বঘোষিত নাস্তিক সে একজন আলেমকে চ্যালেঞ্জ করছে, এর চেয়ে লজ্জার কোনো বিষয় এই জাতির কাছে থাকার কথা নয়। এজন্য আমাদের মনে রাখতে হবে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান, এই সূরার তিন নম্বর সূরার 187 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইযা আখাযাল্লাহু মীসাকাল লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবওয়ালাদেরকে, মীসাকাল্লাযীনা উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাবের ইলম যাদের দেওয়া হয়েছে তাদের থেকে অঙ্গীকার আদায় করেছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসে তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর কালামকে, আল্লাহর কথাকে মানুষের সামনে স্পষ্ট ভাবে বর্ণনা করবে, ওয়ালা তাকতুমুনহু খবরদার তোমরা গোপন করবে না, যত ভয় আসুক না কেন, ওয়াইন কুতিলতা উফরিকতা তোমাকে জ্বালিয়ে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, হত্যা করা হোক, যখন হকের কথা বলার প্রয়োজন তখন তোমরা তাকে গোপন করতে পারবে না। আয়াত থেকে তাফসিরে লেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানুষকে পাঠানোর আগে তিনটা বড় বড় সম্মেলন করেছেন। প্রথম সম্মেলন ছিল আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে, সমস্ত মানুষের রূহগুলোকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি। এই ছিল একটা অঙ্গীকার, সমস্ত মানুষ সেখানে ছিল। আর একটা অঙ্গীকার ছিল যেখানে আপনি আমি ছিলাম না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যাদেরকে দিনের কথা প্রচার করার জন্য নবুয়াত দিবেন, রেসালাত দিবেন, তাওহীদের আমানত দিবেন, সেই সমস্ত নবী রসুলদেরকে একত্র করে আরেকটা সম্মেলন করেছেন, তাও কোরআনে বলা আছে ওয়াইজ আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার আদায় করেছেন আমি তোমাদের নবুয়াত দান করব, হিকমা দান করব, অতবার তোমাদের মাঝে আরেকজন রসুল পাঠাবো যিনি তোমাদের সত্যায়ন করবেন, এভাবে আর একটা সম্মেলনের কথা বলে দিয়েছেন। তৃতীয় নম্বর আর একটা সম্মেলন করা হয়েছিল, যেই সম্মেলনের আলোচ্য বিষয় ছিল ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদের সত্য প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 187 নম্বরে সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়াইদা খাযাল্লাহু মীসাকাল্লাযীনা উতুল কিতাবা, স্মরণ করো সেই সময়টাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের থেকে উতুল কিতাবা, যাদেরকে আসমানি কিতাবের ইলম দেওয়া হয়েছে তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, পাকা ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিয়েছেন? সরকারের পাতাটা গোলানি করবে। কি ওয়াদা নিয়েছেন? ভয় দেখে সত্যকে গোপন করবে না। আল্লাহ বলছেন লাতুবাইয়িনুন্নাহু, সেই ওয়াদা হচ্ছে লামে তাকিদ বা নুনে তাকিদ আরবি গ্রামার অনুযায়ী, অবশ্য অবশ্যই তোমরা লাতুবাইয়িনুন্নাহু আল্লাহর বিধানকে স্পষ্ট বয়ান করবে, খুলে খুলে বয়ান করবে, ওয়ালা তাকতুমুনহু, আর তোমরা তাকে গোপন করতে পারবে না। শুধু এ পর্যন্তই না, এই নসিহা দিয়ে এই ঘোষণা দিয়ে অঙ্গীকার আদায় করে আল্লাহ তাআলা এরপরে বলছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরার 159 এবং 60 নম্বর, আল্লাহ বলছেন যারা গোপন করবে, সত্যকে গোপন করবে, তাগুতের ভয়ে, তাগুতের বন্দুকের নলের ভয়ে, অথবা জেল জুলুমের ভয়ে, অথবা চরম নির্যাতনের ভয়ে, যারা সত্যকে গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও হেদায়েতের বাণী সমূহ যা আমি নাযিল করেছি কিতাবে মানুষের জন্য, তা স্পষ্টভাবে বর্ণনা করার পরে, আল্লাহ বলছেন স্পষ্টভাবে বর্ণনা করার পরে যারা হেদায়েতের বাণীকে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন সমূহকে গোপন করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, তাদের উপরে আল্লাহ নিজে লানত করেন এবং সমস্ত লানতকারী মানব দানব জিন ইনসান গাছগাছালি পর্যন্ত সমস্ত মাখলুক তার জন্য লানত করতে থাকে। যারা সত্যকে গোপন করে জেনে শুনে, যারা হকের কথা বলে না, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ লানত করেন, ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, এবং সমস্ত লানতকারীগণ তার উপর লানত করেন। এরপরে আল্লাহ বলছেন কেউ ভুলে হয়তো এই চক্রান্তে পড়ে গিয়েছিল, এখন যদি তওবা করো তাহলে আল্লাহ মাফ করবেন। এজন্য আমরা বলবো ফরিদউদ্দিন মাসউদ সাহেবদের মতো যে সমস্ত ইংরেজদের পাঁচটা গোলাম র্যান্ডের তৈরি করা আলেম, যারা ইহুদি খ্রিস্টানদের টাকায় ইমাম প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সময়ে হকের কথা বলতে পারো না, আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন এখনো তওবা করার সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা তাবু আসলাহু ওয়া বাইয়ানু, তবে যারা এটা জানার পরে তওবা করলো, অবাইয়ানু, এবং তারা স্পষ্ট বয়ান করলো, আসলাহু, এবং সংশোধন হয়ে গেল, আল্লাহ বলছেন ফাউলাইকা তুবু আলাইহিম, আমি তাদের উপরে তওবা করব, তওবা রুজু করব, তাদের তওবা গ্রহণ করব, ওয়ানাত তাওয়াবুর রহিম, আমি তওবা কবুলকারী বড় দয়ালু। তওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন সূরা বাকারার 159 এবং 160 নম্বর আয়াত। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فقدمه, যে ব্যক্তিকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হলো, ইলম জানা জানার জন্য প্রশ্ন করা হলো, ফাকাতামাহু, অতবার সে চুপ থাকলো, গোপন করলো, ভয়ের কারণে হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, এ কারণে সত্য কথা থেকে চুপ থাকলো, গোপন করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলজামাহুল্লাহু বিলজামিন মিন নারিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিবসে আগুনের লাগাম তার গলায় জড়িয়ে দিবেন। হাদিসটি আছে মুসনাদে সুনানে আবি দাউদ, 3660 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজা এর 265 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8533 নম্বর হাদিস এবং তিরমিজির 2649 নম্বর হাদিস এবং ইবনে মাজায় আরো তিন জায়গায় হাদিসটা আছে। ভাইরা আমার, পরিষ্কার হয়ে গেল যাদেরকে এলেম দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের কাছে আছে, যখন জাতি তাদের থেকে সত্য কথা জানতে চায় তখন যদি গোপন করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তার গলায় আগুনের লাগাম পরিধান করিয়ে দিবেন। পক্ষান্তরে যারা সহিহ ইলম প্রচার করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি আহলে ইলমরা আলেমগণ সানুল ইলমা ইলমকে হেফাজত করত, ইলমকে সংরক্ষণ করত, অর্থাৎ ইলমটাকে বিক্রি করে কোন তাগুতের পাঁচটা গোলামি করে না, দালালি করে না, সত্যকে গোপন করে না নিজের পদমর্যাদার জন্য অথবা চাকরির জন্য অথবা দুনিয়ার সামান্য পয়সার জন্য, যারা এলেমকে গোপন করে না বরং যাদের এলেমের প্রয়োজন তাদের কাছে এলেম প্রচার করে, এবং যথাযোগ্য পাত্রে এলেম তারা বিতরণ করে রাখে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহলা জামানিহিম, তাহলে তারা এই কোরআনের এলেমের মাধ্যমে, এই রাসূলের প্রদত্ত হাদিসের মাধ্যমে, লাসাদু বিহি আহলা জামানিহিম, তারা এই এলেমের মাধ্যমে তাদের সমকালীন লোকদের উপরে নেতৃত্ব করতে পারত। আল্লাহ তাআলা পরিষ্কার বলে, আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন লাসাদু বিহি আহলা জামানিহিম, এই কোরআনের এলেমের মাধ্যমে, এই হাদিসের এলেমের মাধ্যমে তারা তাদের যুগের সমস্ত মানুষের উপরে নেতৃত্ব দিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্নাহুম বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, কিন্তু তারা তাদের ইলমটাকে দুনিয়ার জন্য, দুনিয়াওয়ালাদের পিছনে ব্যয় করেছে দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করার জন্য। ফাহানু আলাইহিম, অতঃপর তারা নিজেরাও সেখানে অপমান হয়েছে, নিজেরাও অপমানিত হয়েছে। যুগে যুগে ইতিহাস প্রমাণ করে যারা সরকারের চাটুকার হয়েছে, যারা সরকারের পাঁচাটা গোলামি করেছে, ইতিহাস সাক্ষী সরকারের যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন কলার ছোলার মতো থেকে আস্তায় ফেলে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন সামিতু নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান জালাল হুমু মাহাম্মান ওয়াহিদা, যে ব্যক্তি তার সকল চিন্তা ভাবনার কেন্দ্র বানায় একটাকে, হাম্মা আখিরাতিহি আখিরাতের চিন্তা ভাবনাকে, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তাআলা তার দুনিয়ার যত প্রয়োজন দুনিয়ার যত ভাবনা সবগুলো আল্লাহ নিজে তার পক্ষ থেকে যথেষ্ট করে দেন। পক্ষান্তরে ওয়ামান তাশাআবাত বিহিল হুমুম ফি আহওয়ালিদ দুনিয়া, আর যে ব্যক্তি আল্লাহ কেন্দ্রিক চিন্তা ভাবনা বাদ দিয়ে, আখিরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা বাদ দিয়ে বিভিন্ন মুখী বহুমুখী চিন্তা করে, কোন সময় কাকে খুশি করা যায়, কোন নেত্রীর কাছে দৌড়ানো যায়, কোন নেতার কাছে যাওয়া যায়, এরকম যারা বহুমুখী চিন্তা নিয়ে গবেষণা করতে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইউবারিল্লাহু ফি আইয়া উদিয়াতিহা হালাকা, আল্লাহ তাআলা তার দায়িত্ব নেন না যে সে কোন মাঠে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হাদিসটি আছে ইবনে মাজার 257 নম্বর হাদিস, মিশকাতের 263 নম্বর হাদিস, বাইহাকির 1888 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল উলামাউ উমানাউর রুসুল, আলেমগণ হচ্ছেন রসুলদের আমানতদার, রাসুলদের ইলম, নবীদের ওয়ারিস আলেমরা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, কারণ নবীরা ফাইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, তারা দিনার দিরহাম টাকা পয়সার কাউকে ওয়ারিস বানান না। ওয়াইন্নামা ওয়াররাসুল ইলমা, তারা ওয়ারিস বানান ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি ইলম অর্জন করলো সে নবীদের ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পদের একটা বড় অংশ অর্জন করলো। এই আলেমরা আল্লাহর রাসূলের আমানত রক্ষা করছে। মা লাম ইউখালিতুল সুলতান ওয়া ইউদাখিলুদ দুনিয়া, যতক্ষণ পর্যন্ত তারা সুলতান শাসকদের কাছে প্রবেশ না করে। ওয়া ইউদাখিলুদ দুনিয়া, এবং এই ইলম দিয়া দুনিয়া উপার্জন করতে চেষ্টা না করে। ফাইদা খালাতুস সুলতানা ওয়া দাখালুদ দুনিয়া, কিন্তু যখন তারা এই ইলমের কারণে শাসকদের সঙ্গে ঘুরঘুর করতে থাকে, শাসকদের খুশি করার চেষ্টা করে, ওয়াখালাতুদ দুনিয়া, এবং দুনিয়ার সঙ্গে মিশে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন তারা নবীদের ওয়ারিস থাকে না, নবীদের আমানতদার থাকে না। ফাহুম লুসুসুদ দ্বীন, তখন তারা দ্বীন ইসলামের চোর হিসেবে আখ্যায়িত হয়। হাদিসটি আছে আল ফাতহুল কবির এর 7992 নম্বর হাদিস। ভাইরা আমার, এই সময়ে সবচেয়ে বেশি যে বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে সে বিষয়গুলো হচ্ছে বর্তমানে হেফাজতে ইসলামের নামে কতগুলো দাবি পেশ করা হয়েছে, তার মধ্যে একটা আছে নারীদের অবাধ মেলামেশা ইত্যাদিকে বন্ধ করতে হবে। ভাইয়েরা আমার, আর এইটাকে নিয়ে এমনভাবে তোলপাড় করা শুরু হচ্ছে, একদল মিডিয়া এটাকে কেন্দ্র করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করেছে। কেউ বলছে এটা কায়েম করলে মহিলাদেরকে গৃহবন্দী করা হবে, এর দ্বারা মধ্যযুগে চলে যাবে। আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই, প্রথমে আপনাদের বুঝতে হবে ইসলাম মহিলাদেরকে গৃহবন্দী করতে চায় না, কোরআন শর্ত সাপেক্ষে তাদেরকে বের হওয়ার পারমিশন দিয়েছে। এজন্য কোরআনের আয়াত বুঝতে হবে, সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েলোকরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। এটা কেন বলেছেন? মহিলাদের কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহিরে। এর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সেই প্রথম যুগের জাহিলি যুগের প্রাক জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে, সৌন্দর্য প্রদর্শন করার জন্য হাই হিলের জুতা পরে, এরপরে উটের মতো গর্দানটাকে লম্বা করে, চুলগুলো শ্যাম্পু দিয়ে ফুলিয়ে, মশারির মতো জামা পরে, যারা বেহায়া এবং যারা অশ্লীলতা প্রদর্শন করে সেই সমস্ত নারীদেরকে সেভাবে বের হতে নিষেধ করা হয়েছে। যারা ছেলেদেরকে উস্কে দেয়, এরপরে যখন ছেলেরা উত্তেজিত হয়ে ওদের শাড়ি ধরে টান দেয়, শীষ দেয়, তখন তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। আপনারা দেখেছেন এক সময় ঢাকা টিএসসিতে কি হয়েছিল, বাঁধন নামে এক মহিলাকে কিছু ছেলেরা উত্তক্ত করলো। কেন করেছিল পত্রিকায় এসেছে পরিষ্কার, আমাদের বানানো কথা নয়। ওই মেয়েটা যখন ওখানে যাচ্ছিল, অনেক ছেলেরা তাকে বারণ করেছে ওখানে যেও না, কিন্তু সে অমান্য করলো, সে ওখানে চলে গেল। আর ছেলেরা যখন দেখলো একটা মেয়ে অর্ধাঙ্গ অবস্থা চলে আসছে, ওরা ছিল মাতাল, তখন তারা তার শাড়ি ধরে টানতে শুরু করেছে। ইসলাম পরিষ্কার ঘোষণা করেছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো অশ্লীলতা বেহায়াপনা প্রদর্শন করার জন্য বের হইও না। সুতরাং কাজের জন্য বের হওয়া যাবে, আমি সে দলিলগুলো পরিবেশ করছি এমনি ভাবে। এটা ছিল সূরা আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান কেন দিয়েছেন সেটার কারণ উল্লেখ করে দিয়েছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, কুল, আপনি বলুন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা, এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, পর্দা যেন ঝুলিয়ে দেয়। কেন? দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা, যাতে তাদেরকে চেনা যায়, তারা মুসলিম নারী, পর্দানশীল নারী। ফালা ইউযাইনা, তাহলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না, তাদেরকে কষ্ট দিবে না, ইফতিজিং করবে না, শীষ দিবে না, শাড়ি ধরে টান দিবে না, তাদেরকে অশ্লীল বাক্য বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পর্দার বিধানের জন্য দেওয়া হয়েছে, ফালা ইউযাইনা, যাতে করে উত্তপ্ত করতে পারবে না। পরিষ্কার হয়ে গেছে, এই পর্দার মাধ্যমে যদি কেউ বের হয় তাহলে ইনশাআল্লাহ এই জমিনে আর কোনো ইফতিজিং থাকতে পারবে না। একদিকে স্লোগান দেওয়া হচ্ছে ইফতিজিং বন্ধ করো, আর একদিকে ইফতিজিং বন্ধ করার জন্য আল্লাহর বিধান বাতিল করেছে। এটা মনে রাখতে হবে, কোন দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যেতে পারে, আমার সে নিয়ে আপত্তি নেই, কিন্তু সেই দলের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইনশাআল্লাহ এই বাংলার মুসলিম জমিনে তাদের ঠাই হবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, পর্দা বিধান দিয়েছেন কে? না হেফাজত ইসলাম? এই পর্দার বিধান হেফাজত ইসলাম দেয় নাই। জোর করে যদি কেউ কোরআনের বিধানকে কোন দলের বক্তব্য বানাতে চায়, তাহলে পরিস্থিতি কি হবে তা কিছুটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন খাগড়াছড়িতে কি হয়েছে, দল বল সহ তারা মিছিল করতেছিল, এরপরে জনগণ এমন শাস্তি দিল শেষ পর্যন্ত পালাবার জায়গা বন্ধু খুঁজে পায় নাই। শিক্ষা গ্রহণ করো, কারো বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে চিন্তা করো। ঢাকায় তাওহিদি জনতা সেদিন একত্র হয়েছিল তোমাদেরকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এই জমিন কোন নাস্তিকদের জমিন নয়, এই জমিন কয়েকটা বলগারের জমিন নয়, এই জমিন তাওহিদবাদী মুসলিমদের জমিন, এই জমিন আল্লাহর জমিন, কোরআনের জমিন। কোরআনের বিরুদ্ধে কথা বললে এই জাতি তোমাকে বরদাস্ত হতে পারবে না। সুতরাং যদি কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চাও, হয়তো দিল্লি চলে যাও, নতুবা আটলান্টিক পাড়ি দিয়ে হোয়াইট হাউস চলে যাও, বাংলার জমিনে থাকতে হলে বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে বার্তা পৌঁছে দিয়েছে। এই লক্ষ জনতার সঙ্গে তাদের স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, তোমরা যা দেখেছ এটা একটা বিশাল জনসংখ্যার ক্ষুদ্র অংশই মাত্র। যেদিন সারা বাংলার তৌহিদি জনতা খেপে যাবে, এখনই তোমরা ক্ষমতায় রয়েছে, বন্দুকের নল তোমাদের তাজা আছে, এরপরেও তোমার চালারা পালাবার জায়গা খুঁজে পাচ্ছে না, কিন্তু যেদিন সারা বাংলা জনগণ ফুসে উঠবে, সেদিন বঙ্গভবন, গণভবন কোন জায়গায় তোমাদের স্থান হবে না। পরিষ্কার বক্তব্য শুনুন, এবারে আল্লাহর বিধানের উপরে কি আইন, কি প্রচারণা শুরু করেছে। জাহিলি যুগে চলে যাবে, বর্বরতার যুগে চলে যাবে, ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে। মহিলা যদি কাজ করতে চায়, কাজে বাধা দেওয়া যায় না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রাস্তা খুলে দিয়েছেন, যা আমি আগে আলোচনা করেছি। আল্লাহর নবীর যুগে মহিলারা সালাতের জন্য মসজিদে যেত, জুমার নামাজ পড়তে যেত, ঈদের জামাতে অংশগ্রহণ করত। বোঝা গেল চার দেয়ালে বন্দি করতে চায় না। মহিলাদেরকে চার দেয়ালে বন্দি করতে চাইলে আল্লাহর নবী বলতেন না যে মহিলাদেরকে তোমরা মসজিদে যেতে বাধা দিও না। এমনকি মহিলারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হায়েজ নেফাজ অবস্থায় থাকি তাহলে কি করব? বলেন, তারপরেও তোমরা ঈদের দিন ঈদগাহে যাবে, নামাজের সময় আলাদা থাকবে, দোয়ার সময় অংশগ্রহণ করবে। কি পরিষ্কার বিধান! এরপরে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মহিলারা যুদ্ধের ময়দানে গিয়েছেন। আপনারা হাদিসগুলো পড়লে পাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে জঙ্গে জামাল উস্তিল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি যুদ্ধে যেতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন এবং তারা কি কাজ করেছেন? যুদ্ধের ময়দানে গিয়ে তারা ইউদাবিনাল জারহা, যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে, জখম হয়েছে, তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে চিকিৎসা করেছেন। এমনি ভাবে আজকে গার্মেন্টসের নারীদেরকে উত্তেজিত করা হচ্ছে। আমি হাদিস থেকে দলিল পেশ করব, আল্লাহর নবীর যুগে তো আর এরকম গার্মেন্টস ছিল না, বরং এই যুগে যে গার্মেন্টস, এই গার্মেন্টসের শিক্ষা দান করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন হাদিসটা, আছে সহিহ বুখারীর 5837 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বুরদা নামক সাহাবী বলছেন যে মহিলারা কানাতিন নিসাউ তাসনাউহু লিবুলাতিহিন্না সিয়াবুন আতাতনা মিনাস শাম আও মিন মিসর মুযাল্লাতান ফিয়া হারির ওয়া ফি আমসার লুতুজে ওয়াল মিসারা, আমাদের দেশে মিশর থেকে অথবা সিরিয়ার থেকে কিছু কাপড় আসলো রেশমের তৈরি অথবা উত্তরুজ্জের মতো, সেখানে বিভিন্ন কারুকার্য করা ছিল, অলমিসারা লুঙ্গির মতো কিছু কাপড় ছিল। কানাতিন নিসাউ তাসনাউহু লিবুলাতিহিন্না, এই কাপড়গুলো মহিলারা তৈরি করত তাদের স্বামীদের জন্য। তৈরি করত কারা? মহিলারা। মিসলুল কাতায়েফে ইউসাফফিরনাহা, কম্বল জাতীয় কাপড়, চাদর জাতীয় কাপড়, এগুলো তারা বানাতো, তৈরি করত, এগুলোকে রং করত। ওয়াকালা জারিরুন আন যায়েদিন ফি হাদিসিহি আল কিসিয়াতু সিয়াবুন মুদাল্লাতুন জাবিহা মিন মিসর ফিহাল হারির ওয়াল মিসরা জুলুদু সিবা, এগুলো তৈরি করা হতো, পরিষ্কার হাদিস আছে। এমনি ভাবে আরো হাদিসে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের এবং বুখারী শরীফের 3315 নম্বর হাদিস, আল জামু বাইনা সহিহাইনিল বুখারী ওয়াল মুসলিম। এমনি ভাবে মিশকাতের 1875 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6470 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আসরাউ কুন্না লিহাকান বি আতওয়ালু কুন্না ইয়াদান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বললেন আমার মৃত্যুর পরে আমার স্ত্রীদের মধ্যে থেকে আমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করবে তোমাদের মধ্যে যার হাত লম্বা। স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে গিয়ে যুক্ত হবে ওই স্ত্রী যার হাত সবচেয়ে লম্বা। এটা বললেন, মহিলারা হাত মাপতে শুরু করলো কার হাত লম্বা বেশি, তারা মনে করলো বাহ্যিক হাত লম্বা। কিন্তু দেখা গেল আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ করলেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন? এখন তারা বুঝতে পারলো এই জায়নাব রাদিয়াল্লাহু তাআলার হাত এমনি লম্বা ছিল না। এই লম্বা বলতে কি বোঝানো হয়েছে? পরিষ্কার হাদিস, লিআন্নাহা কানাত তা'মালু বিয়াদিহা ওয়া তাসাদদাকু, এই জায়নাবের হাত লম্বা বলা হয়েছে এই অর্থে যে সে নিজের হাতে উপার্জন করত, কামাই করত, কাজ করত, ওয়া তাসাদদাকু, এবং সে নিজের হাতে দান করত। লম্বা হাত মানে হচ্ছে কাজ করে আর দান করে, এই হাত, যে হাত দান করে সে হাত লম্বা হাত। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর স্ত্রী জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে কাজ করতেন এবং পয়সা উপার্জন করতেন এবং সেই পয়সার থেকে আল্লাহর রাস্তা দান করতেন। আল্লাহর নবী তাকে প্রশংসা করেছেন যে আমার মৃত্যুর পরে আমার সঙ্গে সর্বপ্রথম তোমাদের মধ্যে থেকে যুক্ত হবে যার হাত লম্বা বেশি। এই হাত লম্বা বলতে বোঝানো হয়েছে কাকে? জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাদিসটা আছে বললাম মুসলিম শরীফের 6470 নম্বর হাদিস, তিরমিজির মিশকাতের 1875 নম্বর হাদিস, এবং বুখারী মুসলিমের হাদিসকে একাত্তর করা হয়েছে আল জামা জামে বাইনা সহিহাইনে এটার মধ্যে আছে 3315 নম্বর হাদিস। এরপরে আল্লাহর নবীর যুগে মেয়ে লোকেরা যুদ্ধ অংশগ্রহণ করতেন, সেগুলো হাদিসে আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 14 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় 41 নম্বর হাদিস, এরকম 14 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার 42 নম্বর হাদিস, এগুলো পড়লে দেখবেন পরিষ্কার আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগযু বিন্নিসায়ে, আল্লাহর নবীর যুগে মেয়ে লোকেরা যুদ্ধে অংশগ্রহণ করত। ওয়াকাদ কানা ইগযু বিহিন্না ইউদাবিনাল মারদা ওয়া ইউহযাইনা মিনাল গনিমা, এই মহিলারা যুদ্ধের ময়দানে গিয়ে অসুস্থ লোকদের সেবা দান করত, আহত লোকদেরকে তারা চিকিৎসা করত। ওয়া ইউহযাইনা মিনাল গনিমা, এবং তাদেরকে গনিমতের মালের ভাগও দেওয়া হতো। যোদ্ধাদেরকে যেরকম গনিমতের মালের অংশ দেওয়া হতো, এই যুদ্ধে অংশগ্রহণকারী মহিলাদেরকেও গনিমতের মালের ভাগ দেওয়া হতো। হাদিসটাতে বাইহাকির 13293 নম্বর হাদিস। এরকম আরেকটা আবু দাউদে আছে, সিয়াসের তার হাদিস আবু দাউদ, এর 2734 নম্বর হাদিস, সেখানে বলা আছে আম্মান নিসাউ ফাকাদ কুন্না ইউদাবিনাল জারহা ওয়াইস্তাইনাল মা, মেয়ে লোকেরা যুদ্ধের ময়দানে গিয়ে আহত লোকদেরকে চিকিৎসা করত। ওয়াইস্তাইনাল মা, এবং তারা লোকদেরকে পানি পান করাত। বোঝা গেল মহিলাদেরকে বের হতে নিষেধ না। সুতরাং গার্মেন্টসের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে, ওলামা ইকরামদেরকে বলবো আপনারা পরিষ্কার জানিয়ে দিন, যদি বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয় একটা মহিলাও গার্মেন্টস ছাড়তে হবে না, বরং আরো বড় বড় গার্মেন্টস করা হবে। যেই গার্মেন্টসের এমডি থেকে শুরু করে সব কিছু কর্মচারী কর্মকর্তা সব মহিলারা থাকবে, মহিলাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না। কোন ছেলেদেরকে খুশি করার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতে হবে না। আজকে যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মহিলা, একজন পুরুষ তারপরে আসলো, সেই পুরুষটা এসে বলল কি, ওই মহিলার প্রশংসা করে বলল ওই মহিলা ছিল সফল স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নিজের যাই হোক, কিন্তু উনি সার্টিফিকেট দিয়েছেন ওনার আগে যে মহিলা ছিল সে ছিল কি। ওনার কথা অনুযায়ী বলতে পারি তাহলে, যদি মহিলা সফল স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে থাকে, মহিলা সফল কৃষি মন্ত্রী হতে পারে, মহিলা সফল পররাষ্ট্র মন্ত্রী হতে পারে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারলে একটা গার্মেন্টসের এমডি হতে পারবে না। তাহলে আমরা সেই রকম গার্মেন্টস করে দিব, যে গার্মেন্টসের এমডি থেকে শুরু করে সকল কর্মকর্তা মহিলা হবে, এবং তার অধীনে লক্ষ লক্ষ মহিলারা কাজ করে থাকবে, তাদেরকে উত্তক্ত করবে না কেউ। কোন ফোরম্যানকে খুশি করার জন্য, কোন ডিউটি অফিসারকে খুশি করার জন্য এই নারীদের তাদের ভোগের সামগ্রী হতে হবে না। এমনি ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, নারী শিক্ষিকা থাকবে। আপনারা বলছেন এদেশে 18 কোটি মানুষের 9 কোটি মেয়ে লোকেরা কোথায় যাবে, আপনারা সৌদি আরবকে দেখুন, সেখানে মহিলাদের জন্য প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আলাদা রয়েছে। এখানে মহিলাদেরকে আমার দেশের মহিলারা রাস্তায় গাড়ি পাচ্ছে না, পুরুষের সাথে গাদাগাদি করে বাসে উঠে, আর সৌদি আরব গিয়ে দেখো মহিলাদের জন্য আলাদা বাস রয়েছে, একটা মহিলাকে রাস্তায় কষ্ট করতে হয় না। ইসলামী হুকুমত আসলে বলে এই মহিলাদের জন্য আলাদা অফিস থাকবে, আলাদা গাড়ি থাকবে, আলাদা গার্মেন্টস থাকবে, আলাদা সব কিছু থাকবে, সেখানে আর পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি করার প্রয়োজন হবে না। ভাইয়েরা আমার, ইসলাম নারীদেরকে পর্দা করতে বলে তার মানে এই না যে তার দেল আবদ্ধ করতে বলছে। যেখানে বলা আছে অকারণাফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, সেই আয়াতি সামনে আবার বলা আছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো বেহায়া এবং অশ্লীল নারীদের মতো তো বিপদ হয়ে চলো না। ভাইরা আমার, হাদিসের ব্যাখ্যা দেওয়া আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের দুইটা দল যারা জাহান্নামী হবে, যাদেরকে এখন আমি দেখি নাই, এখনো তারা প্রকাশ পায় নাই, সেইগুলো হচ্ছে সিয়াতুন কাজনা বিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এক প্রকার মানুষ হচ্ছে যাদের হাতে কোড়া থাকবে, গরুর লেজের মতো কোড়া থাকবে, আর এই কোড়া দিয়ে তারা মানুষকে শাসন করবে, পিটাবে, অর্থাৎ একদল জালিম শাসক। এখন বর্তমানে আমরা বলতে পারি এই শাসকরা এখন আর কোড়া হাতে নাই, এখন আছে কি বন্দুক আছে, রাইফেল আছে, তার বাড় দিয়ে মানুষকে পিটায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, সিনফানি মিন আহলিন নার, দুইটা গ্রুপ জাহান্নামের আগুনের অধিবাসী, সেই দুইটা গ্রুপ আমি এখনো দেখি নাই, লাম আরা হুমা, তাদেরকে আমি এখনো দেখি নাই, কওমুন মা হুম সিয়াতুন, একটা দল হচ্ছে ওই শাসকেরা যাদের হাতে সাওক থাকবে, কোড়া থাকবে, ডান্ডা থাকবে, কাজনা বিল বাকার, গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান নাসা, যার দ্বারা মানুষকে তারা পিটাবে, মানুষকে শাস্তি দিবে। এরা কিসের অধিবাসী? দুই নম্বর ওয়ানে সাউন, আর ওই সমস্ত মেয়ে লোকেরা, দুই নম্বর হচ্ছে ওই মেয়ে লোকেরা কাসিয়াতুন, এরা কাপড় পরিধানকারী হবে ঠিকই, কিন্তু আরিয়াতুন, তারপর উলঙ্গ, কাপড় পরিধানকারী উলঙ্গ, মুমিলাতুন, তারা মানুষকে আকৃষ্ট করবে, মায়েলাতুন, নিজের আকৃষ্ট হবে, রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়েলা, তাদের গর্দানগুলো, মাথাগুলো হবে বড় বড় উটের গর্দানের মতো, তার মানে তারা চলার সময় গর্দানটা উঁচু করে হাঁটবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং তারা জান্নাতের সুগন্ধ পাবে না, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিহাতে কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই দুই প্রকারের মানুষরা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। হাদিসটা দেখুন, সহিহ মুসলিমের 5704 নম্বর হাদিস এবং 7373 নম্বর হাদিস, মুয়াত্তার, মুয়াত্তার ভিতর আছে 1626 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7083 নম্বর এবং 9680 নম্বর হাদিস। শুধু এ পর্যন্তই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াখলু আন্না বিইমরাতিন লাইসা মাহা যু মাহরামিন মিনহা ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রেখে বিশ্বাস করে, ফালা ইয়াখলু আন্না বিইমরাতিন, সে যেন কোনো নারীর সঙ্গে একান্তে না বসে, কোন নারীর সঙ্গে নির্জনে না বসে, লাইসা মাহা যু মাহরামিন মিনহা, যে মহিলার সঙ্গে তার মাহরাম পুরুষ নেই, মাহরাম আপনজন নেই, এরকম মহিলার সঙ্গে যেন কোন পুরুষ একান্তে নির্জনে না বসে, কারণ ফাইন্না সালিসাহুমা আশ-শাইতান, কারণ এরকম যখনই কোন একজন পুরুষ এবং একজন নারী একাত্র হয়, তখন তৃতীয় সেখানে আরেকজন হাজির হয়, তার নাম শয়তান, সেখানে তৃতীয় ব্যক্তি হাজির হয়, তার নাম কি? হাদিসটা আছে মুসনাদে আহমদের 14651, তিরমিজির 2165, বাইহাকির 13904, মেশকাতের 3118 নম্বর হাদিস। পরিষ্কার হয়ে গেল ইসলাম কি বলে, এটা জনগণকে পরিষ্কার বুঝাতে হবে। ইসলাম বলে মেয়ে লোকদেরকে বেপর্দা বেহায়া হওয়া যাবে না, ইসলাম বলে উটের মতো গর্দান, এটা হাদিসের শব্দ আমি আপনাদেরকে শুনিয়েছি, বর্তমানে পরিষ্কার, যখন হাই হিলের জুতা পরে তখন এমনি উটের মতো দাঁড়ায় তারপর গর্দানটা সামনে ঝুঁকতে থাকে, উট যখন চলে তখন গর্দান সামনে ঝুলতে থাকে, এই মেয়েরা যখন হাই হিলের জুতা পরে, মশারি মার্কা জামা পরে, এরপরে প্যাট খালি, পিঠ খালি, মাথা খালি, সব খালি করে সামনে চলে, তখন তাদেরকে উটের মতো গর্দানটা ঝুলতেই দেখা যায়। পরিষ্কার বোঝা গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং ইসলামের বক্তব্য বুঝতে হবে, কেবল ইসলামের কোন দলের বিরোধিতা করতে গিয়ে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা, আল্লাহর আইন অবব্যাখ্যা করা। এমনি ভাবে আর একটা কথা শোনা যায়, ইসলাম হেফাজত করবে আল্লাহ, তোমরা কারা? কি সুন্দর পণ্ডিত! এগুলো বর্তমান সময়ে কোন নেতা নেত্রী এই কথাগুলো বলে দেয়, এরপরে ওই নেতা নেত্রীদের মূর্খ পণ্ডিতেরা তাদের চেলারা আবার এটা প্রচার করে। আল্লাহ তাআলা দিন হেফাজত করবেন, কেমনে হেফাজত করবেন তা বলেন নাই আল্লাহ তাআলা? কোরআনে পরিষ্কার আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আর আমি এই কোরআনের হেফাজতকারী। হেফাজত করবেন কে? আল্লাহ। ঠিক আছে, আল্লাহ হেফাজত করবেন। এবারে তাহলে আল্লাহ কেমনে হেফাজত করবেন তা জানা দরকার। এই লোকগুলো নিজেদের স্বার্থের জন্য কোরআনের একটা আয়াতকে পাইল আর পড়ে দিল, হয়তো নিজেরাও খুঁজে পায় নাই, ওই যে পাঁচাটা গোলামরা তারা দেখাই দিচ্ছে। এই লোকগুলো এলেমকে গোপন করেছে। আপনাদেরকে যেই মৌলবী সাহেবরা ওই আয়াতটা দেখাইল, তাদেরকে বলবেন আরো কোন আয়াত আছে কিনা, কেমনে হেফাজত করবেন। এবারে শুনুন, কোরআনের সূরায়ে বাকারা 2 নম্বর সূরার 251 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা যদি মানুষের মধ্য থেকে কতক মানুষকে দিয়ে কতক মানুষকে প্রতিহত না করতেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন, যদি আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে কিছু মানুষকে দিয়ে কিছু মানুষকে প্রতিহত না করতেন, কিছু মানুষকে দিয়ে কিছু মানুষকে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, তাহলে আল্লাহর জমিন ধ্বংস হয়ে যেত। তাহলে বুঝে গেল, এখানে পরিষ্কার হয়ে গেছে, সূরা বাকারার 251 নম্বর আয়াতে পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাআলা হেফাজত করবেন, কিন্তু হেফাজত করবেন কাদেরকে দিয়ে? একদল মানুষকে দিয়ে। এই আয়াতে আরো একটা পরিষ্কার বিষয় পরিষ্কার হয়ে গেছে, মানুষের মধ্যে দুইটা গ্রুপ থাকবে, একটা গ্রুপ থাকে আল্লাহর পক্ষে আর একটা গ্রুপ থাকে শয়তানের পক্ষে। কোরআনে আরাকাতে স্পষ্ট করা হয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, যারা ঈমানদার যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের, ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত, তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। দল কয়টা হবে? আল্লাহ তাআলা বলছেন এবারে একটা দলকে দিয়ে আর একটা দলকে আল্লাহ শায়েস্তা করেন, একটা দলকে দিয়ে আল্লাহ আর একটা দলকে প্রতিহত করেন। বিষয়টা আরো দেখুন, সূরা হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদহুম বিবাদিন, আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে দিয়ে কিছু মানুষকে প্রতিহত না করতেন, অর্থাৎ যখনই এই জমিনে ফেরাউন যখন দাঁড়িয়েছে নাস্তিক এবং মুরতাদ হয়ে আল্লাহ দ্রোহী হয়ে, আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে পাঠিয়েছেন ফেরাউনকে শাস্তি করার জন্য। যখনই নমরুদ বের হলো ফেরাউন হয়ে, নব্য ফেরাউন হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন কুড়াল নিয়ে। যখনই আবার আবু জাহেল আবু লাহাব মক্কায় আবির্ভাব ঘটলো মূর্তি পূজকের রূপ ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন 10,000 তরবারি দিয়ে মক্কার মূর্তিগুলো ভাঙার জন্য। আবার যখন একদল নাস্তিক মুরতাদ বলগারেরা সাহাবাকে ব্যঙ্গের মতো উৎপাত শুরু করেছিল, হেফাজতে ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, তবা করো, নতুবা সেদিন বেশি দূরে নয়। দেবিনে দেশের তৌহিদি জনতা এই ব্যাঙ্গের উৎপাত বন্ধ করার জন্য এমন লাঠি নিলামবে পালাবার জায়গা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কোরআন পরিষ্কার বলে দিয়েছে আল্লাহ তাআলা দিন হেফাজত করবেন, কেমনে তা আল্লাহ বলেন নাই? আল্লাহ বলছেন নাকি নিজে হেফাজত করবেন? আল্লাহ করেছেন, আল্লাহ এরকম নিজে নামে ইবাদত করেন না, করেন কার দ্বারা? বদরের যুদ্ধে আল্লাহর নবীর নেতৃত্বে যুদ্ধ হলো, সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন, আবু জাহেল সহ 70টা কাফেরকে হত্যা করা হলো, 70টাকে বন্দী করা হলো। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা কি বলেছেন ভালো করে শুনো, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। হে নবী, ওহে মুমিনরা, ওই বদরের যুদ্ধে আবু জাহেল সহ 70 জনকে তোমরা কতল করো নাই, কে কতল করেছেন? কি সুন্দর কথা, কতল করেছেন কে? অথচ বাস্তবে কতল করেছে কারা? বোঝা গেল, পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ কতল করেছেন, কিন্তু কাদের মাধ্যমে? তোমাদেরকেও মনে রাখতে হবে, আল্লাহ তাআলা দ্বীন হেফাজত করবেন, এই দ্বীন হেফাজত করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে তৈরি করেছেন। মুমিন বান্দারা জেগে উঠবে, তারা ওই নাস্তিকের মোকাবেলা করে ছাড়বে ইনশাআল্লাহ। এটা পরিষ্কার সূরা হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াত। কি সুন্দর স্পষ্ট আয়াত, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বাদাহুম বিবাদিন। আল্লাহ তাআলা যদি কতকগুলো লোকদেরকে দিয়ে কতকগুলো লোকদেরকে প্রতিহত না করতেন, প্রতিরোধ না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু, তাহলে এই পৃথিবীর বুকে খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের ইবাদতখানা, হিন্দুদের মসজিদ, মুসলমানদের মসজিদ, এ কিছুই থাকতো না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। কাকে সাহায্য করে? আল্লাহকে। আল্লাহকে সাহায্য করার মানে কি? আল্লাহর দিনকে হেফাজত করা, আল্লাহর দিনকে। তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা দিন হেফাজত করবেন, এই দিন হেফাজত করবেন কিভাবে? মানুষদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? এখন তোমাদের চিন্তা করার সুযোগ আছে কোন পক্ষে যাইবা। আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দিন হেফাজত করবেন তাদের পক্ষে যাইবা, না যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুমিনদেরকে দাঁড় করাবেন সেই নাস্তিকদের পক্ষে যাইবা? ইতিহাস থেকে শিক্ষা নাও, ফেরাউন হামান নমরুদ যত ছিল, যত দাম্ভিক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্বল শক্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তোমাদেরকেও ধ্বংস করার জন্য বেশি শক্তিশালী লোকের প্রয়োজন নেই। গ্রামগঞ্জের থেকে মেয়ে লোকেরা ঝাড়ু নিয়ে যেদিন বের হবে সেদিন তোমার আসল পরিচয় পেয়ে যাবে ইনশাআল্লাহ। বের হয়েছে না? তোমাদের হাতে বন্দুক থাকবে, রাইফেল থাকবে, টিয়ার সেল থাকবে, ঠিকই, গরম পানি মারতে পারবে ঠিকই, কতজনকে মারবে? ইতিহাস থেকে শিক্ষা নাও, ফেরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে, কিতনি কিতনি শয়তান আয়ে, সবকু হুই রসওয়াই হাতিল জাল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য যখন আগমন করেছে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন চূর্ণ বিচূর্ণ হয়ে, পাহাড় দিয়ে যেমন মাথা ধাক্কা মারলে পরে পাহাড় ভাঙে না, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বাতিলের সমস্ত দুর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুতরাং আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, তোমরা কারা? হেফাজত ইসলাম কারা? আবার আমি হেফাজত ইসলামের কোনো সদস্যও না, কোনো নেতাও না। তাদের যতটুকু কাজ ভালো অতটুকু সমর্থন করি, এটা পরিষ্কার। আমি গত জুমায় বলেছিলাম হেফাজতে ইসলামের সম্মেলনে আমরা যাব এবং গিয়েছিলাম। কেন? দুইটা কারণ বলেছিলাম। একটা কারণ ছিল এই, একদিকে যখন নাস্তিকেরা শোডাউন করলো, কিছু মানুষ তারা গ্যাদারিং করলো, এটা দেখে দেশের বামপন্থী রামপন্থী উৎপাত শুরু করলো, তাদের মোকাবেলায় প্রয়োজন ছিল আর একটা শোডাউন করার, এজন্য শোডাউন হয়েছে। আমরা বলেছিলাম যে এখানে একজন লোক বেশি হলে আমার যাওয়ার দ্বারা যে একটা লোক বাড়া হয় তাহলে আমি সেই লোকটা হতে পারি, এই জন্য আপনাদেরকে যেতে বলেছিলাম, ঠিক কিনা? দুই নাম্বার বলেছিলাম অন্যায় হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোন অন্যায় দেখো তাহলে তার শক্তি দিয়ে প্রতিহত করো, তা না পারলে পালিও গাইয়ের হবি লিসানিহি, মুখের দ্বারা প্রতিবাদ করো। এটা একটা মৌখিক প্রতিবাদ ছিল, আমরা সেই প্রতিবাদে অংশগ্রহণ করেছি। কিন্তু এটা মনে রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে এরকম তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দিয়ে হবে না, এজন্য থাকতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আমি সব সময় বলেছি দুইটা রূপরেখা ছিল, একটা আছে মদিনার বিজয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা কিভাবে বিজয় করেছেন, ইসলামকে বিজয়ী করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আর একটা ছিল মক্কা বিজয়ের অভিযান, এটা ছিল সামরিক অভিযান, সেই রাসূলের তরিকায় আমাদের চলতে হবে, সেজন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। নতুবা দেখা যাবে হয়তো তাৎক্ষণিকভাবে একটা অবস্থার এবং একটা ইস্যুকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক জমা হওয়া যাবে, কিন্তু যখন বাতিলের পক্ষ থেকে প্রতিরোধ আসবে তখন কতজন টিকবে সেটা দেখার বিষয়। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে এই, দিন কায়েম হতে হলে একদল মানুষকে নিবেদিত প্রাণ হতে হবে। দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, কি জন্য, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে তারা আল্লাহর দ্বীনকে আল্লাহর দ্বীনকে অন্যান্য সমস্ত বাতিল দ্বীনের উপরে বিজয় করতে পারেন। তাহলে বিজয় করবেন আল্লাহ না মানুষে, মানুষ দিয়েই করাবেন, কে করাবেন, আল্লাহই করবেন, কাদের মাধ্যমে, নাহলে তো নবী রাসূল পাঠাবার দরকার ছিল না। ওরা যেরকম বলেন আল্লাহ হেফাজত করবেন তার দিনকে, তোমরা কারা, নবী রাসূলদেরকে দরকার ছিল না। আল্লাহর নবী জীবনে কয়টা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধ সরাসরি নিজে করেছেন, 100 উপরে যুদ্ধ করেছেন সাহাবীদেরকে প্রেরণ করে, এতগুলো যুদ্ধ করার দরকার ছিল কি, দিন হেফাজত করবেন কে? আমাদের মনে রাখতে হবে, উর্দু দেখা প্রবাদ আছে, বাতচিত জিতনে করতা গিয়া জাহালতকে ইলম মে ইজাফা হতে গিয়া, যতই কথা বলছো ততই তোমার সম্পর্কে তোমার মূর্খতার ইলম আমাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে। এরা যে ইসলাম সম্পর্কে কিছু জানে না, তার আর একটা দলিল হচ্ছে এই যে হেফাজত ইসলামের যেটা নাম ঠিক না, কারণ হেফাজত করবে আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন ঠিকই, কাদের মাধ্যমে, এটা বোঝাতে হবে মানুষদেরকে। এদের এই বক্তব্য মিডিয়ায় প্রচার হচ্ছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। এরপরে আর একটা আছে, আপনি নাস্তিক বলতে কি, কাউকে নাস্তিক, কে নাস্তিক আর কে নাস্তিক না, এটা আল্লাহ ভালো জানেন, আপনারা কারা, এটা একটা বড় কথা আমাদের মনে রাখতে হবে, কে নাস্তিক আর কে আস্তিক এ বিষয়টা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলাই বলেছেন, শুনুন সূরায়ে বাকা তওবা 9 নম্বর সূরার 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা আল্লাহকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। কে বলেছেন? আল্লাহ। সূরায়ে তওবা 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইনসাল তাহুম লায়াকুলুন্না, হে নবী আপনি যদি ওই নাস্তিক বলগারদেরকে মুরতাদদেরকে উপহাসকারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্যকারীদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কেন এই কাজটা করেছো, তারা কি বলবে? ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, ওরা বলবে আমরা একটু কৌতুক ছলে বলেছি, কি দিল দিয়ে বলছি নাকি অন্তর দিয়ে বলছি নাকি, বল আপনি বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে এবং আল্লাহর আয়াতের সঙ্গে উপহাস করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, লা তাতাযিরু, কোনো বাহানা করো না, ওজর করো না, কোন রকমের আর অজুহাত তালাশ করো না, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। ঈমান আনার পরে যে কাফের তাকে কি বলা হয়? মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। এই মুরতাদ পাওয়া গেছে না কোরআনে? আল্লাহ বলেছেন এরা মুরতাদ, যারা উপহাস করে তারা কি? মুরতাদ। এই ফতোয়া আল্লাহর, আল্লাহই আমাদের জানিয়ে দিয়েছেন, তোমরা না জানলে কোরআন থেকে জানো, কি সুন্দর কথা বলে, কে নাস্তিক আর কে আস্তিক তা আল্লাহ ভালো জানেন, তোমরা বলতে কারা? এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, সূরায় আন-নাহল ১৬ নম্বর সূরার ১০৬ নম্বর আল্লাহ বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার পরে কুফুরি করে, আল্লাহকে নিয়ে মজাক করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে, এরকম দিকে উপহাস করে মজাক করে, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, এবং সেই কুফুরিটাকে অন্তর দ্বারা উন্মুক্ত করে দেয়, জানিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন ফা আলাইহিম গাযাবুম মিনাল্লাহি, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর ক্রোধ তাদের উপর অবতীর্ণ হবে, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তবে ইল্লা মান উকরিহা অকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যদি কাউকে বাধ্য করা হয় এবং সে মুখ দিয়ে কোনো কথা বলে অথচ অন্তর তার ঈমান উপর স্থির আছে, বাধ্য করে ছুরি ধরা হয়েছে, এরকম তাকে জবাই করা হচ্ছে, তাহলে সে যদি ওই কঠিন অবস্থায় জান বাঁচাবার জন্য কোনো কথা মুখ দিয়ে বলে আল্লাহ বলছেন সেটা ভিন্ন, তাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু যদি কোনো ব্যক্তি এইরকম পরিস্থিতির শিকার হয় নাই, কোনো কুফুরি কথা মুখে উচ্চারণ করে, কোনো কুফুরি কথা বলে, আল্লাহকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, উপহাস করে, মজাক করে, আল্লাহ তাআলা বলছেন মান কাফারা মিন বাদি ঈমানিহি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা আলাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর রাগ তাদের উপরে, ওয়ালাহুম আযাবুন আযীম। সুতরাং বুঝা গেল এমনি, এটা ছিল সূরা নাহল ১৬ নম্বর সূরা ১০৬ নম্বর। তাহলে মুরতাদ আসল বিষয়টা হচ্ছে এই, আমার এই জাতি আমি বলি রোজা ভঙ্গের কারণ জানে, রোজা রেখে দিনের বেলায় খাইলে রোজা ভাঙেটা জানে, উজু করে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করলে উজু ভঙ্গ হয়টা জানে, নামাজ ভঙ্গের কারণ হয়তো কিছুটা জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ তারা জানে না। এই জন্য বলে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাকে কেন নাস্তিক বলা হচ্ছে, আমি নামাজও পড়ি, এটা পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহর নবীর যুগে যারা মুনাফিক ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ত, আল্লাহর নবীর সঙ্গে জিহাদও গেল, এরপরেও তারা কি? এজন্য সূরা বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্য থেকে একদল মানুষ এরকম আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালেও বিশ্বাস করি, আমরা পাকা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, নামাজও পড়ি, মক্কাও যাই, উমরাও করি, কোরআনও পড়ি, সব করি, আমরা পাকা মুমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। এদের চরিত্রগুলো আপনারা আশ্চর্য হবেন, কোরআনের সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়ে দিয়েছেন, তিনটা ভাগ করেছেন, প্রথম ভাগ মুত্তাকিন, এই মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে পাঁচটা আয়াত নাযিল করেছেন, কয়টা আয়াত? এরপরে মুত্তাকিনদের বিপরীত হচ্ছে কাফের, কাফেরদের জন্য দুইটা আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়ুন আলাইহিম, এখানে দুইটা আয়াত মাত্র, এরপরে পাঁচটা আর দুইটা কয়টা হইল? সাতটা। আট নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এমন একদল মানুষের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন যেইগুলো মুত্তাকিনও না কাফেরও না, বাহ্যিকভাবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজা বি রাখে, না রাখলে ইফতার করে, ইফতার মাহফিলে বক্তব্য দেয়, হজ মাঝে মধ্যে করে। আল্লাহ তাআলা এই আট নম্বর আয়াত থেকে এই আট নম্বর মুসলমানদের আলোচনা করেছেন, এখান থেকে ১৩টা আয়াত নাযিল করেছেন, কয়টা? বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি? কাফের জন্য এখানে আয়াত কয়টা? ২টা। মুনাফিকের জন্য কয়টা? এ পর্যন্তই না, কোরআনে মুনাফিকের নামে একটা সূরা আছে, কাফের নামে একটা সূরা আছে, সূরা আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, এখান থেকে একটা সূরা মাত্র ২ লাইন, কয় লাইন? কাফের নামে সূরা মাত্র কয় লাইন? আর পক্ষান্তরে মুনাফিকুন নামে একটা সূরা আছে, ইদা জাআকাল মুনাফিকুনা, এখান থেকে শুরু করে কোরআনের পুরো দেয়ার পৃষ্ঠব্যাপী সূরা। তাছাড়া আল্লাহ তাআলা কাফেরদের জন্য বলেন না জাহান্নামের সর্বনিম্ন স্তর, কার জন্য বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর বরাদ্দ করা হয়েছে। বুঝা গেল এই যে লোকগুলো, এই লোকদের চরিত্র কোরআনের তুলে ধরা হয়েছে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুমিনদের সঙ্গে মিলে মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা বলে আমান্না, আমরা পাকা মুমিন, আমরা নামাজ পড়ি, তাদেরকে আপনাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা তাদের শয়তানদের কাছে যায়। শয়তান কারা এখানে? এইখানে শয়তান মানতি ওই যে জিন শয়তান না, ভূত না, এখানে কোন শয়তান? মানুষ শয়তান, ওদের লিডারদেরকে আল্লাহ শয়তান বলেছেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, পক্ষান্তরে যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, কলু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি। ইন্না মা নাহনু মুস্তাজিউন, বলেন তো দেশ চালাইতে হয়, ক্ষমতা আসতে হলে ওদেরকেও লাগে, ভোট তো ওদের কম না, একটু ওদের সঙ্গে কি মজাক করি আর কি। পরিষ্কার বলা হয়েছে, কবি একবার এই লোকদের চরিত্রটা আরো সুন্দর করে বলেছেন, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, খুশরা হে আল্লাহ বিষয়ে তান ভিনা রাজ নাহ। তিনি বলছেন এই লোকগুলো মক্কায় গিয়ে হজ করে, গঙ্গায় গিয়ে আবার স্নানও করে, যেন আল্লাহ খুশি থাকে, শয়তানও যেন বেজার না হয়। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, খুশরা হে আল্লাহ ভি শয়তান ভিনা রাজ নাহ। এদের মনে রাখতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, চতুর্মুখী বিপদ। একদিকে রোম পারস্যের সম্রাটরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, এইবারে হামলা করব, আর একদিকে একদল মুসলমান মুরতাদ হয়ে গেল, নবী মারা গেল, তাহলে কেমন নবী? এ দেশে একদল আছে না নবী এখনো কবরে জীবিত? এমনি ভাবে আরেক দল, তারা সেই মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবীর উম্মত হতে লাগলো, এর মধ্যে আর এক দল মানুষ যাকাত দিতে অস্বীকার করে বসল। ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব আবু বকরকে বলছে, আবু বকর, একদিকে রোমানদের হামলার আশঙ্কা আছে, একদিকে মুসাইলামাতুল কাযযাবের উম্মতদের হত্যা করতে হবে, আর একদিকে মুরতাদদের মোকাবেলা করতে হবে, এই সময় যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারা তো লা ইলাহা ত্যাগ করে নাই, নামাজ ত্যাগ করে নাই, রোজাও ত্যাগ করে নাই, মসজিদে আসা বন্ধ করে নাই, জিহাদও বাদ দেয় নাই, খালি অস্বীকার করেছে কোনটা? এদের সঙ্গে এখন যুদ্ধ করা দরকার নেই, অন্যগুলো সামলাও। কে বলছে? ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, তিনি বললেন, আল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অমর জেনে রাখো আল্লাহর কসম, যারা সালাতের মধ্যে আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, সালাত আদায় করতে রাজি, যাকাত দিতে রাজি না, অস্বীকার করবে, আমি আল্লাহর কসম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কেন? আল্লাহর কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান ভেঙে গেছে। পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করলে যেমন উযু ভঙ্গ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন আয়াতকে নিয়ে, আল্লাহর কোন বিধানকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর কোন বিধানকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা কোন একটা বিধানকে অস্বীকার করে, সঙ্গে সঙ্গে তার ঈমান ভেঙে যায়, কাফের ও মুরতাদ হয়ে যায়। হাদিসটা দেখুন, বুখারীর 1400 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই জন্য আকিদার যতগুলো কিতাব আছে সব কিতাবগুলোতে পরিষ্কার করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, হাদিসের কিতাব পরিষ্কার হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে মুসলমান না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বুঝে শুনে, না বুঝে বললে চলবে না। এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, পয়লা বৈশাখ ওরা পান্তা ভাত খাবে, আল্লাহর গজব নেমে আসুক। আমরা যেন থেকে বাঁচতে পারি সেজন্য মার্কাজে একটা দাওয়া প্রোগ্রাম আছে, সকাল 9টা থেকে শুরু করে বিকেল 6টা পর্যন্ত চলবে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা কি তা শিক্ষা দেবে ইনশাআল্লাহ, আপনাদেরকে শিট দেওয়া হবে এরপরে ইনশাআল্লাহ। কাজে সকলেই চলে আসি এবং অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি। দুপুরে আপনাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন থাকবে ইনশাআল্লাহ, আমরা যা পারি ডাল ভাত ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর কেউ যদি অংশগ্রহণ করতে চান তাও দাওয়াত রইল, কেউ সাহায্য করতে চাইলে সে সুযোগ আছে। যাই হোক, সে ভিন্ন বিষয়, আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো। আজকে এই জাতি জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলে না, সাক্ষী দিতে হয়। সাক্ষী কাকে বলে শুনুন, কোরআনে পরিষ্কার বলা আছে, এই সাক্ষীটাকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি। এরপর আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন, কুল বলো, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কোরআনে আরেকাত আল্লাহ বলছেন, এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষী ফেরেশতা দিয়েছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমাম বিল কিসতি লা ইলাহা ইল্লাহু। এখানে পরিষ্কার বলে শাহিদ আল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, ওয়াল মালায়েকাতু সমস্ত ফেরেশতারা সাক্ষী দিয়েছেন, ওয়া উলুল ইলমি সমস্ত ইলম ওয়ালারা সাক্ষী দিয়েছেন। এত বড় সাক্ষী, সেই সাক্ষী কোন সাক্ষী? লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী কাকে বলে? আপনি জজে গেলেন, জজের কাছে গেলেন, আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে, আপনি বলেন আমি এই খুনের মামলার সাক্ষী। জজ সাহেব বললেন বলুন কে খুন করেছে? জানি না। কাকে খুন করেছে? তাও তো জানি না। কি দিয়ে খুন করলো? তাও জানি না। কেন খুন করলো? তাও তো জানি না। জজ সাহেব কি বলবেন? পুলিশ ডেকে বলবেন যে দেখো মাথা ঠিক আছে কিনা, মাথা যদি ঠিক না থাকে পাবনা পাঠাও ঠিক করার জন্য, আর মাথা ঠিক থাকলে কোথায় পাঠাও? নাজিমউদ্দিন রোডে দেয়াল ঘেরা বাড়িতে পাঠাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে সাক্ষী হয় না। তাহলে যেই সাক্ষীকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষী, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, এই সাক্ষী না বুঝে দিলে চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি মুসলমান হয় না। ওরকম হিন্দু বহুত আছে, লা ইলাহা মুখস্থ আছে, ওদেরকে মুসলমান বলে না। লা ইলাহার মানে হচ্ছে বুঝে শুনে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট, লা ইলাহার দুইটা অংশ, লা ইলাহা একটা, ইল্লাল্লাহ একটা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এরকম, লা ইলাহা মানে কিচ্ছু নাই, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কারো হুকুম মানি না, কারো অনুগত্য করি না, ইল্লাল্লাহ একমাত্র একজনকে মানে, তিনি কে? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম ভাবে আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে মুসলিম হতে হলে লা ইলাহার করাত দিয়ে, লা ইলাহার তরবারি দিয়ে, লা ইলাহার রেতের মাধ্যমে যত গায়রুল্লাহ, যত নেতা নেত্রী, জনক আছুক ঘোষক আছুক, যত আদর্শ আছুক, সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত আদর্শ সব বাতিল করে শুধু একটা গ্রহণ, তার নাম হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জাতি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরে আবার কয় আল্লাহ তো আছে, ইল্লাহ তো আছে। এই বেটা ইল্লাই তো আল্লাহ, ইল্লাটাই কে? লা ইলাহা ইল্লাহ আল্লাহ, ইল্লাই কে? ইল্লাল্লাহ বলার পরে যাবার বলে ইল্লাহ আরেকটা আছে, তাহলে দুইটা হয়ে গেল না? এই জন্য এটার নাম তাওহীদ, এটা ক্লিয়ার করতে হবে। এছাড়া সব বিরো, যত তসবি পড়ো, যত উমরা করো, আর যত দান খয়রাত করো, সব জিরো। একজন লোক জিরো লাগছে, একেবারে বসিলা আমাদের এই মার্কাজ মসজিদ থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত জিরো লাগলো, কোনো মূল্য আছে? এবারে একটা এক লাগলো, এক, এরপরে একটা জিরো দিল কত হবে? দশ। আর এক জিরো কত হলো? আর এক জিরো কত হলো? এখন জিরো যত বাড়বে তত একের মূল্য। ঠিক তেমনি ভাবে কুমার নামাজ রোজা হজ যাকাত যাই বলো, এই সবগুলো সব জিরো, কোনো কাজে আসবে না ততক্ষণ পর্যন্ত তোমার এক এবং তাওহীদ ক্লিয়ার না থাকবে। তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আমি কোনো মাবুদ মানি না, কারো আনুগত্য করি না, কারো বিধান মানি না, কারো ক্ষমতা মানি না, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আমি কারো ক্ষমতা মানি, ক্ষমতা মানি কার? এটা বুঝে শুনে কবুল করতে হবে। বিয়ার মজলিসে কবুল না করলে বিয়ে হয় নাকি? এই বেটা, বিয়া যদি কবুল করা ছাড়া না হয় তাহলে বাপ দাদা মুসলমান, বাপ দাদা মুসলমান, বাপ মুসলমান হবে নাকি? ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় নাকি? না পড়াশোনা করা লাগে? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় নাকি? আপনি আমি কি ইসলাম কবুল করেছি, বাপ দাদা মুসলমান, বাড়ির সূত্রে মুসলমান? না, এটা শাহাদা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে, ঘোষণা করতে হবে, কবুল করতে হবে। এই জন্য তাওহীদের সাতটা শর্ত আছে। কয়টা শর্ত? আপনারা ইনশাআল্লাহ আমি নিয়াত করেছি এখন থেকে প্রতি মাসে একটা আমরা ইজতেমা করব, যেখানে এলমি বিষয়গুলো আলোচনা হবে। শুরু হচ্ছে আগামী এই পহেলা বৈশাখ, যাতে আমরা পান্তাবাতের দিকে না যেতে পারি, কোন গুনাহে অংশগ্রহণ করতে না পারি। সেজন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান, সেদিন সকলে চলে আসবেন, অন্যান্য ভাইদের দাওয়াত দিবেন, তাওহীদ ক্লিয়ার করুন, এলেম অর্জন করুন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন এই সমস্ত বাতিলের যত প্রশ্ন আর যতগুলো তাদের ইশকাল এগুলোর জবাব আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।